অন্তর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব তোমারে বন্ধু, ভালো যদি পাশো তুমি আমারে বন্ধু, ভালো যদি পাশো তুমি আমারে। ভালো যদি পাশো।